الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وعن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما كان النبي صلى الله عليه وسلم يحدث إذ جاء أعرابي فقال متى الساعة قال إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إذاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة رواه البخاري যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের সমাজ সমাজবদ্ধ সমাজ, পশু পক্ষীর সমাজও সমাজবদ্ধতা আছে, সেখানে নেতৃত্বও আছে, সেখানে আনুগত্য আছে। মানুষের সমাজেও নেতৃত্ব আছে, আনুগত্য আছে। দুটি সমাজের মধ্যে পার্থক্য এই যে পশু পক্ষীরা তাদের নেতৃত্বের প্রতি আনুগত্যশীল থাকে স্বভাবগতভাবে, আর মানুষ তাদের নেতৃত্বের প্রতি আনুগত্যশীল থাকে নিঃসন্দেহ স্বভাবগতভাবে, তবে সেখানে তার নিজস্ব স্বাধীনতা অটুট থাকে। আর মতের স্বাধীনতার কারণেই সেখানে সবসময় বিশৃঙ্খলা লেগেই থাকে, আর এই বিশৃঙ্খলাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে, যাতে মানুষ তাদের সমাজ জীবনটাকে শৃঙ্খলাবদ্ধ, আনুগত্যশীল এবং তার ফলাফল হিসাবে শান্তিময় একটি সমাজ হিসেবে পরিচালিত হতে পারে। যদি বলা হয় যে মানুষকে আল্লাপাক এরকম মতের স্বাধীনতা কেন দিলেন, গরু ছাগলের মতো অধীনতা দিলেই তো ঝামেলা চুকে যেত, একটা রানী মৌমাছিকে কেন্দ্র করে একটা বিরাট মৌচাক গড়ে ওঠে, একটা মৌমাছিও তার বিদ্রোহ করে না, পশুরা সিংহের সামনে সবাই আনুগত্য করে, কিন্তু মানুষের মধ্যে এই আনুগত্যশীলতা কেন নাই? নিঃসন্দেহে এটা আল্লাহর সৃষ্টিগত ত্রুটি, এটা বলায় কোনো দোষ নাই, কিন্তু এর মধ্যে যে লুক্কায়িত কল্যাণ আছে এটা কিন্তু আমরা বুঝিনি। আল্লাহ বলছেন এই মানুষের মধ্যে দুই ধরনের ইখতিলাফ সৃষ্টি করে দিয়েছে, দুই ধরনের ইখতিলাফের মধ্যে একটি ইখতিলাফ স্বাভাবিক, আর একটি ইখতিলাফ পাপের কারণ। একটি মতবিরোধ কল্যাণকর, আল্লাহ বলছেন ওয়া লাযালিকা খুলিকু, আর এই মতবিরোধ করার জন্যই তাদেরকে আমি সৃষ্টি করেছি, সূরা হুদ 118 নম্বর আয়াত। যেমন ধরুন আমরা এতগুলো মুসল্লি বসে আছি, কেউ হিসাব ভালো বুঝেন, কেউ কৃষিকাজ ভালো বুঝেন, কেউ মাছের ব্যবসায়ী, কেউ তরকারি ব্যবসায়ী, কেউ আইন ব্যবসায়ী, কেউ শিক্ষাদানে রত আছেন। আল্লাহ পাক এক একজনকে এক একটা প্রতিভা দিয়েছেন, এরা নিঃসন্দেহে একটি ব্যাপারে সবাই একমত হতে পারবে না। দেখবেন দুটো ভাই একসঙ্গে বসলে অঙ্ক কষতে দিলে এক ভাই দ্রুত করে ফেলবে, আর এক ভাই সারাদিন চেষ্টা করেও অঙ্ক মিলাতে পারবে না। অথচ যে ভাইটা অঙ্ক মিলাতে পারে না ওকে আপনি সাহিত্য দেন, ধমধম বলে দেবে, ও কলম চলবে সমানে, আর এ কলম দেন ওর মাথা মুন্ডু কিছুই আসবে না। এই যে ইখতিলাফ, এটা সৃষ্টি বৈষম্যের মধ্যে একটা সৃষ্টি বৈচিত্র্য সৃষ্টি হয়, এবং সেই বৈচিত্র্যের মধ্যেই আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্য প্রকাশিত হয়। আর এই পৃথিবী বিভিন্ন প্রতিভার মাধ্যমে সুন্দরভাবে গড়ে ওঠে এবং পরিচালিত হয়। একজন বিজ্ঞানী বিজ্ঞান আবিষ্কার করলেন, আপনার রোগ হয়েছে, ওষুধ নাই, এই ওষুধটা কিন্তু আপনি আবিষ্কার করেননি, আল্লাহ আরাক বান্দাকে দিয়ে আল্লাহ পাক এই ওষুধটা সৃষ্টি করিয়েছেন, আপনি কিন্তু ওষুধটা খালি কিনে খাচ্ছেন, তৈরি করেছে কিন্তু আরাক বান্দা, তার মধ্যে ওষুধ সৃষ্টি করার প্রতিভা আছে, আমার মধ্যে সেটা নাই। যদি আল্লাহ পাক ডাক্তারি প্রতিভা সৃষ্টি না করতেন তা আমাদের রোগ হলে তো সেরে পরিমরে থাকতাম। তো ডাক্তারের সৃষ্টি এই প্রতিভা তো আমার দেওয়া নয়, এটা আল্লাহ দেওয়া। একই ভাই বোনের মধ্যে কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ বক্তা, কেউ লেখক, কেউ বাগ্মী, এই যে এক এক ধরনের প্রতিভার বিকাশ, এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে আপনাকে মেনে নিতেই হবে। আল্লাহ বলছেন ওয়া লাযালিকা খুলিকু, আমি এই বৈচিত্র্যের জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, এটা কোন দোষের নয়। একজনের ত্রুটিটা আর একজন পূরণ করে দিবেন, এক ভাই যারা পাচ্ছে না আর এক ভাই ওটা পূরণ করে দিবে, কেসটা এখানে শেষ। কিন্তু এইটা বৈচিত্র্য তখনই বৈষম্যের রূপ লাভ করে এবং তখনই সমাজে বিশৃঙ্খলা এবং অশান্তি সৃষ্টি হয়, যখন এই শৃঙ্খলাবদ্ধ জীবনের জন্য আল্লাহ প্রদত্ত বিধানকে অমান্য করা হয়। নিজের জ্ঞানের স্বাধীনতা আছে বলেই আমাকে এতদূর স্বাধীনতা দেওয়া হয় নাই যে স্বাধীনতা আল্লাহ প্রেরিত বিধানকে অগ্রাহ্য করতে পারে। যখনই আপনি আপনার আকলকে নকলের উপরে স্থান দিবেন, অর্থাৎ ওহির বিধানের উপরে নিজের জ্ঞানের বিধানকে উপরে তুলবেন, তখনই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সে কারণেই সারা পৃথিবী ব্যাপী যে অশান্তি আমরা দেখছি কারণ কিন্তু সেখানে। আজকে পৃথিবীর অধিকাংশ মেধা ব্যয় হচ্ছে মানুষকে হত্যা করার জন্য। একবার চোখ বন্ধ করে তাকিয়ে দেখুন, একটি অ্যাটম বোম তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়। একটি অ্যাটম বোমার টাকা দিয়ে বাংলাদেশ চলে এক বছর, কিন্তু না, সমস্ত মেধা ব্যয় হচ্ছে ওই অ্যাটম বোম তৈরির পিছনে। কাকে মারবে ও? নিশ্চয়ই কোন গরু ছাগল মারবে না, মারলে তো আপনাকে আর আমাকেই মারবে, মানুষ মারবে। সমস্ত দেশে একই অবস্থা, এটা শয়তানিয়ত, অর্থাৎ এটা আল্লাহর বিধানের উপরে নিজস্ব বিধানকে অগ্রাধিকার দিয়েছে। মিয়ানমারে মুসলমানদেরকে হত্যা করছে সমানে, ওরা যেন মানুষই না। এতগুলো লাশ ভেসে আসলো মহাসেন ঘূর্ণিঝড়ের সময়, বাংলাদেশ গভর্নমেন্ট বারবার তাদেরকে বলল তোমরা তোমাদের নাগরিকের লাশগুলো অন্তত ফেরত নাও, ওরা তাও নিল না। অবশেষে আমাদের সীমান্তে গর্ত করে গণকবর দিয়ে দেওয়া হয়েছে, তাদের অপরাধ একটা, ওরা মুসলমান, তারা মিয়ানমারে থাকতে পারবে না। অবশ্য একসময় তারা মিয়ানমারের শাসক ছিল, মিয়ানমারের সমস্ত উন্নতি তাদের হাতেই ছিল। আজ যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, তখন আরাকান ছিল, এই রাখাইন এলাকাটাই ছিল বাংলা ভাষার রাজধানী। রাজকবি আলোলের নাম বাংলা সাহিত্যিকরা সবাই জানেন, কিন্তু আজ তার এলাকায় যে মুসলমানদেরকে চূড়ান্তভাবে নিগৃহীত করা হচ্ছে, এর ব্যাপারে আমাদের তথাকথিত বাঙালিরা একটি কথাও বলেন না। যদি ওরা হিন্দু হইত তাহলে আমাদের বাংলাদেশের সাহিত্যিকরা লাফালাফি করত, তো অপরাধ হয়েছে ওরা মুসলমান, অতএব তাদের পক্ষে কথা বলার কেউ নাই। হ্যাঁ, এটা হচ্ছে গণতন্ত্র, কোনো সমস্যা নাই। ওখানে আছেন শান্তিতে নোবেল জয়ী একজন নেত্রী, সেখানে কয়েকদিন আগে গেলেন শান্তিতে নোবেল জয়ী একজন প্রেসিডেন্ট, সব শান্তির ধারক বাহকরা সেখানে যাচ্ছেন আসছেন, কিন্তু মুসলমানরা যে মানুষ তাদের উপর নির্যাতন হচ্ছে এটা তো দেখেন না, কারণ আইন বলছে তারা ও দেশের নাগরিক নয়, নাগরিকত্ব চিন্তাই করে নেওয়া হয়েছে। এই যে নিজস্ব বানোয়াট আইন দিয়ে আল্লাহর মানবিক বিধানকে অগ্রাহ্য করার কারণেই দুনিয়াতে অশান্তি সৃষ্টি হয়। সারা পৃথিবীর মালিকানা আল্লাহর, যে মানুষ যেখানে জন্মগ্রহণ করবে সে সেখানেই নাগরিক, আপনি নাগরিকত্ব দেওয়া না দেওয়ার মালিক নন। কিন্তু দুর্ভাগ্য আইন নিজেরাই বানিয়েছি, নিজেরাই নষ্ট করেছি। মানুষের যে মানবতা, মানুষের যে মানবাধিকার আমরাই ধ্বংস করছি। পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয় তখনই যখনই আল্লাহ প্রেরিত বিধানকে মানুষ অগ্রাহ্য করে। নেতৃত্ব নির্বাচন সমাজবদ্ধ জীবনের অপরিহার্য অঙ্গ, নেতা ব্যতীত কোনো সমাজ চলতে পারে না। এমনকি তিনজন রাস্তায় হাঁটলেও তার মধ্যে একজনকে মানুষ অটোমেটিক নেতা বানিয়ে নেয়। সাহেববাজারে গিয়ে আপনি কোন ঢাকায় উঠবেন, কোন গাড়িতে কোনটা ভালো হবে, এটাও পর্যন্ত আপনি মানুষের জিজ্ঞাসা করেন, তাই তো? ন্যাশনাল ট্রাভেলস ভালো না দেশ একটা নতুন হয়েছে ওটা ভালো, না হানিফ ভালো না শ্যামলী ভালো, ভাই কোনটা টিকিট কাটবো? ওখানেও কিন্তু আপনি একা সব পারেন না, দশজনকে জিজ্ঞাসা করেন। মানুষ দারুণ অপূর্ণ জ্ঞানের অধিকারী, মানুষের জ্ঞান কোন ব্যাপারেই পূর্ণতার অধিকারী নয়। লা হুকম লিল আকলে ফি হুসনিল আশিয়া ইয়াকুবহা, জ্ঞানের কোন ক্ষমতা নেই যে কোন বিষয়ের চূড়ান্ত ভালো এবং মন্দ নির্ধারণ করে। আর এই কারণে জ্ঞানকে, অর্থাৎ জ্ঞানী মানুষকে আত্মসমর্পণ করতে হয় মহাজ্ঞানী আল্লাহর কাছে এবং তার দেওয়া বিধানের কাছে। সিটি কর্পোরেশন শুধু নয়, বাংলাদেশে অনেকগুলো সিটি কর্পোরেশনে এরকম ভোটের গরম বাজারই চলছে। নেতৃত্ব নির্বাচন হবে আমাদের, এটা কে না চায় বলেন? আমরা তো সবাই চাইব সুন্দর নেতৃত্ব আসুক, যাতে আমাদের দেশটাকে সুন্দরভাবে তারা পরিচালিত করতে পারেন। এটা প্রত্যেকটা মানুষের অন্তরের গভীরতম প্রদেশের একান্ত কামনা। আল্লাহ কি এই কামনা খবর রাখেন না? তাই তিনি ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলছেন, দেখো, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত যথাস্থানে সমর্পণ করো। সবচেয়ে বড় আমানত হচ্ছে নেতৃত্বের আমানত। মানুষের সার্বিক জীবনে আমরা যে কথা বলি পরস্পর ভাই ভাই দুটো প্রতিশ্রুতি করি, ওটা একটা আমানত। আপনার দায়িত্বে যদি কিছু থাকে সেটাও একটা আমানত, যত ছোট হোক না কেন সবটাই আমানত। কিন্তু একটা জাতির নেতৃত্ব দেওয়া, একটা এলাকার নেতৃত্ব দেওয়া, একটা প্রতিষ্ঠান নেতৃত্ব দেওয়া, এগুলো হল জনগণের নেতৃত্বের আমানত। এই আমানত রক্ষা করার জন্য আমানাত বহু বচন সন্দেশে কোরআনে, সকল প্রকারের আমানত তোমরা যথাস্থানে সমর্পণ করো। এই আয়াত যার উপর নাজিল হল আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আসুন ব্যাখ্যাটা উনি কি দিচ্ছেন একবার দেখেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা বাইনামা কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাদ্দিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা একদিন আল্লাহ রাসূলের সামনে বসে আছি এবং তিনি আমাদের সঙ্গে কথাবার্তা বলছেন। ইজ জাআ আরাবিয়্যুন, এর মধ্যে একজন বেদুইন আরবি এসে হাজির হল। বেদুইন তো বুঝতেই পারছেন, যারা মাঠে মরুদ্যানে উট চড়িয়ে বেড়ায়, দুম্বা চড়িয়ে বেড়ায়, যাদের কোনো শহরে বাড়িঘর কিছু নাই, কোন স্থায়ী বস্তি নয়। আমাদের দেশে ধরে নেন ওই যে রাস্তার ধারে যারা ছিন্নমূল মানুষগুলো পড়ে আছে, যাদের দিকে তাকালে চোখে পানি আসে, ওই মানুষগুলো হচ্ছে আরবি বেদুইন, আরবদের ভাষা। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হে আল্লাহর রসুল, কিয়ামত কখন হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা সুয়িআতিল আমানাতু ফানতাযিরিস সাআহ, যখন আমানত বিনষ্ট হবে তখন তুমি কিয়ামত এর অপেক্ষা করো। তো ওই বদুইন স্তম্ভিত হয়ে বলছে কাইফাল ইযা, কিভাবে ধ্বংস হবে আমানত, কেমন করে ধ্বংস হবে আমি তো বুঝতে পারলাম না। এবারে জবাবে আল্লাহ রাসূল বলছেন ইযা গুসদাল আমরু ইলা গায়রে আহলিহি ফানতাযিরিস সাআহ, যখন শাসন ক্ষমতা নেতৃত্ব কোন অযোগ্য ব্যক্তির হাতে পৌঁছবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। মুত্তাফাক রাওয়াহুল বুখারী। হাদিস সাহেব বুঝতে পারছেন, একটা বেদুইন মানুষ সে কোন ব্রড আইডিয়া জ্ঞান তিনি রাখেন না, প্রশ্ন করছে কিয়ামত কবে হবে। এক কথা জবাব আমরা দিতাম আল্লাহ জানে, তাই না? সহজ প্রশ্ন, সহজ জবাব, কিন্তু জবাবটা কেমন হচ্ছে চিন্তা করা মুশকিল। ওই বেদুইন তো কোন নেতা না, ওই বেদুইনের কাছে পাঁচ পয়সা আমানত নাই, এটা সাধারণ মানুষ চলাফেরা করছে, টোল বেন্দি বেন্দি বেড়ায় ঘুরি বেড়ায়। অর্থাৎ তাকে আমাদের রসুল এমন একটা জবাব দিলেন যে জবাবটা অসংখ্য জ্ঞানী মানুষের মাথা ঘুরিয়ে দিয়েছে। এটা জুইয়াতিল আমানাহ ফানতাযিরিস সাআহ, যখন আমানত বিনষ্ট হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা কর। উল্টা বলতে কাফিয়া যা তো হা, কিভাবে ধ্বংস হবে আমি তো বুঝতে পারছি না। জবাব দিচ্ছেন ইযা গুসদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযিরিস সাআহ, ব্যাখ্যা দিচ্ছেন যখন নেতৃত্ব কোন অযোগ্য লোকের হাতে পৌঁছে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এখন প্রশ্ন আসবে, ইসলাম এ ব্যাপারে আপনাদেরকে কি দিয়েছে? আমরা তো মুসলমান, আমরা তো খায়রে উম্মাহ, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করে থাকি, মানুষকে সৎ কাজের নির্দেশ দিই, অসৎ কাজ নিষেধ করি। তাহলে এখানে ইসলামের ভূমিকা কি? নিঃসন্দেহে তার কিছু গাইডেন্স আছে, এই গাইডলাইনগুলো আপনারা কোরআন হাদিস সব জায়গায় পাবেন। কয়েকটি মাত্র উল্লেখ করি। নেতৃত্ব নির্বাচনের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে এটা ফরজে কিফায়া, ফরজে আইন নয়। প্রত্যেকটা মানুষকে নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এই চিন্তাধারাটাই হচ্ছে ভুল। কিছু যোগ্য জ্ঞানী মানুষ একত্রে বসে যাকে নেতা নির্বাচন করবেন তিনি হবেন নেতা। এই নেতৃত্ব নির্বাচনে প্রত্যেকটা নাগরিককে অংশগ্রহণ করা জরুরি নয়, কারণ জহুরি জহুর চেনে, সবাই কিন্তু জহুর চেনে না। খাঁটি সোনা আর মেকি সোনা চেনার জন্য আমাকে ঝলক জুয়েলার্সের কাছে যেতে হবে, আমাদের মাদ্রাসার প্রিন্সিপালের সঙ্গে গেলে হবে না। কে যোগ্যতা রাখে নেতৃত্ব দেওয়ার জন্য এটা তারাই মাত্র জানবেন যারা নেতৃত্বের যোগ্যতা সম্পূর্ণ নিজেরাও। বাস এই একটি কথাই যথেষ্ট। আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিউর রাসূলা উলিল আমর মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার আমিরের আনুগত্য করো। তোমাদের মধ্যকার ভাষাটা খেয়াল করতে হবে। এবার তাকিয়ে দেখুন এর প্র্যাকটিসটা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন, আমাদের রসুল চলে গেছে, কি হবে এখন? জানাজা পড়াবে কে? ইমাম কে হবে? নেতৃত্ব ছাড়া তো মসজিদের ইমামতিও হবে না, জানাজার ইমামতিও হবে না। সাহাবায়ে কেরাম বসে গেলেন, পরামর্শ শুরু হয়ে গেল, সবাই দেখলেন আবু বকরের চাইতে উন্নত মানুষ মুসলমানদের মধ্যে কেউ নাই। ওমর ফারুক আবু বকর প্রথম বললেন, দেখুন আপনার আবু ওবায়দা ইবনে জাররাহ এবং ওমর ইবনে খাত্তাব এই দুজনের মধ্যে একজনকে আমির নিযুক্ত করুন। আবু বকরের প্রস্তাব মুখ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক লাফিয়ে বলছে, আবু বকর যেখানে আছে সেখানে অন্য কারো নাম আসতে পারে না, আমি আগেই আবু বকর হাতে বায়াত করলাম। আবু বকর বায়াত করার সঙ্গে সঙ্গে বাকি যারা উপস্থিত ছিল সবাই তার হাতে বায়াত করলেন। কারণ যদি আবু বকরকে ভোটে দেওয়া হয়তো হয়তো উনি ফেল করতেন, কারণ বুদ্ধু মানুষ কোথায় কোথায় দুমটমা চড়ি বেড়ায়, তারা বড় লোক খুঁজে বেড়ায়, যারা যে বড় লোকগুলো টাকা পাঠিয়ে সাহায্য করে তাদেরকে তো ভোট দেবে, তাই না? আবু বকর তো মিসকিন, ভোট দিলে বড় লোক যদি কেউ থাকে তাকে দিবে, গরিবরা যেখানে দুটো পয়সা করে পায়। কিন্তু না, আবু বকরকে চেনেন উমর, আবু বকরকে চেনেন সাহাবায়ে কেরাম, যারা মদিনায় তার সঙ্গে ওঠা বসা করেছেন, তারাই তো তাকে চিনে, সবাই তো চিনে না, জহরে জহর চেনে। যোগ্য মানুষকে নির্বাচন করলেন সাহাবায়ে কেরাম, সমস্ত মুসলিম উম্মাহ তাকে অবলীলাক্রমে মেনে নিল। ইবনে মাসউদ বললেন, কিয়ামতের দিন সকল মুসলিম উম্মার আমল একদিকে ওজন করা হবে, আর আবু বকরের একার নেকি একদিকে রাখা হবে, আবু বকর নেকি জয়লাভ করবে। এই মানুষটাকে কিন্তু যদি ভোটে দিতেন, প্রাপ্ত বয়স্ক ভোটাধিকার যেটা আপনারা করছেন এখন, আমার তো মনে হয় আবু বকরের ড্যাম ফেল জামানাতে বাজাপ্ত হয়ে যেত। কিন্তু যা মানুষ যাকে চিনে তাকাই তো তারা দেয়, যারা চিনে না তারা কি করবে? এর মধ্যে তারা নীতি ফুটে উঠছে। কিন্তু এবার আসুন ওমরের ক্ষেত্রে, আবু বকর আড়াই বছরের মাথায় মৃত্যু মুখে পৌঁছে গেলেন, উনি বুঝতে পারলেন যে আমার বোধে আর বেঁচে থাকা সম্ভব নয়। উনি সবাইকে ডাকলেন, তোমরা এদিকে আসো, আমি বোধ হয় মরে যাচ্ছি, থাকবো না বেশিক্ষণ দুনিয়াতে, আর আমি এই ইমারতের দায়িত্ব, এই খেলাফতের দায়িত্ব আমি ওমরকে দিতে চাচ্ছি, তোমাদের মতামত কি বলো? একজন খালি বলল, ওমর তো খুব তেজি মানুষ, যখন তখন তো পিটেন লাগাই দেয়, একটু নরম মানুষ দিলে ভালো হয়। আবু বকর বলেন, দেখো আল্লাহ রসুল কি বলেছিলেন মনে আছে? ওমর যে রাস্তায় চলে ইবলিস সেখান থেকে পালিয়ে যায়, মনে আছে? আমার পরে যদি কেউ নবী হতো, ওমর নবী হতো, মনে আছে আদেশগুলো? হ্যাঁ, ওমরের গুরুত্ব অত্যন্ত বেশি। আমি মনে করি ওমর উপরে খেলাফতের গুরুদায়িত্ব যদি চাপিয়ে দেওয়া হয়, ওই রাগী ওমরটা নরম হয়ে যাবে। এই কারণ খেলাফত একটি বোঝা, ইসলামে নেতৃত্ব কোন আনন্দের সামগ্রী নয়, এটা একটা দুঃখের বাহন মাত্র। যতক্ষণ নেতৃত্ব থাকবে তার ঘুম থাকবে না, পাগল হবে, একটা লোককে কি করে দুঃখ দুর্দশা দূর করা যায়। সবাই একমত হয়ে গেলেন। এবার তিনি ওমর ডাকলে, ওমর আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। ওমর বলছে, ক্ষমা করবেন, এই কঠিন দায়িত্ব আমি বহন করতে পারবো না। আবু বকর বলছে, তুমি ছাড়া কাউকে আমি দেখছি না, তুমি দায়িত্ব নিলে আমি শান্তিতে মরতে পারব। দেখেন নেতৃত্ব নির্বাচন, পৃথিবীর ইতিহাস স্বীকার করে যে ওমরের চাইতে বড় শাসক আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টি হয়নি। রোম সম্রাট হেরাক্লিয়াস থরথরকে কাঁপে তখন, আজকের আমেরিকার মতো তৎকালীন পরাশক্তি তিনি। আচ্ছা দেখো তো এদের বিজয়ের পেছনে উৎসটা কি? ওমর নামক একটা লোকের নাম শুনে তার ভয়ে দুনিয়া কাঁপে, কি ব্যাপার? দেখিয়েছ তো চলে গেছে মদিনায় গিয়ে বলছে, কই গো তোমাদের সে রাজপ্রাসাদ কোথায়, রাজা কোথায় থাকে? রাজা তো আমাদের নাই, তা তোমাদের চালায় কে, নেতাকে? তাহলে ওই যাবে খেজুর তলা শুয়ে আছে, খেজুর গাছের ছায়া তলে তরবারি মাথায় দিয়ে ঘুমিয়ে আছেন ওমর ইবনে খাত্তাব, যার ভয়ে রোম সম্রাট থরথরে কাঁপে। ওই দৃশ্য দেখিয়ে যে বলছে, হে সম্রাট, গেছিলাম মদিনায় মুসলমানদের রাজাকে দেখতে, দেখলাম খেজুর তলা শুয়ে আছে, আপনাকে আমি কি রিপোর্ট দিব? হেরাক্লিয়াস বলছে, এই যদি মুসলমানদের রাজার অবস্থা হয়, মনে রেখো শুধু মদিনা না সারা বিশ্বরা জয় করবে। ঠিক তাই হয়েছিল, ওমরের যুগে উসমানের যুগে সারা বিশ্ব জয় হয়ে গেছিল, ইউরোপ ভূখণ্ড পর্যন্ত মুসলমানদের বিজয়ের হাত পৌঁছে গেছিল, স্পেনে তারা 800 বছর রাজত্ব করেছে, সারা দুনিয়ায় ইসলাম এগিয়ে গেছে, গুপ্তচর পাঠানো হয়েছে আজনাদায়নের যুদ্ধে। দেখো তো আমাদের হাতে সুপ্রশিক্ষিত বাহিনী 2,40,000, আর ওদের তো কিছুই নাই, 40,000ও হবে না, পেটে ভাত নেই, গায়ে পোশাক নাই, একখানা তরবারি সামান্যতম একটা অস্ত্র হিসাব নাই, ওরা জিতে কেমন করে? জিতার উৎসটা কি? গুপ্তচর এসে কয়েকদিন থেকে মুসলমানদের শিবির পরিদর্শন করার পরে যে রিপোর্ট দিচ্ছে, হে সেনাপতি কায়কোয়ান, হুম বিল্লাইলে রোহবানুন অফিন্নাহারে ফুরসান, এক কথায় আমার রিপোর্ট হচ্ছে এই, ওরা রাতের বেলায় দরবেশ, দিনের বেলায় ঘোড়সওয়ার। ওয়াইন সারাক আদহুম কাতা ইয়াদাহু, ওদের মধ্যে যদি কেউ চুরি করে সঙ্গে সঙ্গে হাত কেটে দেয়। ওয়াইন জানা ইবনু মালাকিহিম রাজামাহুম, ওদের নেতার ছেলে যদি ব্যভিচার করে সবার সামনে তাকে রজম করা হয়, পাথর দিকে পিটিয়ে মাথা ফাটিয়ে হত্যা করা হয়। এই ন্যায় বিচার তাদের মধ্যে আছে, আমি দেখে এসেছি। সেনাপতি বলছেন ফাজাহরুল আরদে বাপনুল আরদে খায়রুল মিন জাহরিহা, তোমার রিপোর্ট যদি সত্য হয় তাহলে কবরে যাওয়া আমাদের অধিক উত্তম দুনিয়ায় বেঁচে থাকার চাইতে। চার বছর পরে যখন সিরিয়া থেকে খ্রিস্টান সম্রাট বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস একদম পালিয়ে যেতে বাধ্য হলেন, তখন তিনি আবার রিপোর্ট দিলেন, চার বছর আগের রিপোর্ট এবং এখন থেকে এক হয় কিনা। হ্যাঁ, একই রিপোর্ট, মুসলমান কখনোই বিলাসী নয়, এরা কখনোই জনগণের সম্পত্তি নষ্ট করে না, এরা কখনোই আমানতের খেয়ানত করে না, এরা কখনোই দুর্নীতিকে বরদাস্ত করে না, এরা দিন রাত আল্লাহ আল্লাহ করে এবং আল্লাহকে খুশি করার জন্য জনগণকে সেবা করে। আবু উবাইদা ইবনে জাররাহ সিরিয়া বিজেতা বিশ্ববিখ্যাত সেনাপতি মুসলমানদের, যিনি আমিনুল উম্মাহ বলে খ্যাত, উম্মতের শ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি বলে খ্যাত, আল্লাহ রসুল নিজে তাকে এই লকব দিয়েছিলেন। যুদ্ধের কৌশল হিসেবে তিনি সিরিয়া থেকে পিছিয়ে যাচ্ছেন, সিরিয়ার খ্রিস্টান নেতাদের ডাকলেন যে বাবা তোমরা এদিকে আসো, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব এখন আমরা আর নিতে পারছি না, তোমরা যে জিজিয়া কর যে ট্যাক্স আমাদেরকে দিয়েছিলে এই টাকা এখন আমাদের ভোগ করার অধিকার নাই যেহেতু আমরা চলে যাচ্ছি, অতএব তোমরা তোমাদের ট্যাক্স গুলো ফেরত নাও। খ্রিস্টান নেতারা স্তম্ভিত হয়ে গেছে, বলে কি নিয়ে কি মানুষ ফেরত দেওয়ার দুনিয়া আছে নাকি? বলছে আমাদের খ্রিস্টান স্বজাতি শাসন আমরা চাই না, তোমাদের মতো মানুষ মুসলমান আমরা চাই, তোমরা থাকো তোমরা যেও না। চিন্তা করেন ইতিহাস বারবার হচ্ছে। সিন্ধুতে আসলেন মোহাম্মদ বিন কাসেম, মাত্র 27 বছরের তরুণ সেনাপতি, 3.5 বছর থাকলেন, ফিরে যাচ্ছেন রাজধানী দামেস্কে। সমস্ত সিন্ধুর হিন্দুরা, সত্যি হিন্দু এলাকা, তখন রাস্তায় গড়াগড়ি দিচ্ছে যে তুমি যেও না, তুমি আমাদের দেবতা, তোমার মতো শাসন আমরা জীবনে পাইনি, আমাদের নিজের ঘরের নিজের লোক রডারিক আমাদের উপরে সারা জীবন জুলুম করেছে, তুমি আসার পরে ইসলামের এই সুন্দর ব্যবস্থায় আমরা শান্তি পেয়েছি, তুমি যেও না। পরে যখন শুনল যে মোহাম্মদ বিন কাসেম নিহত হয়েছেন রাজধানীতে গিয়ে, তখন তারা তার মূর্তি গড়ে পূজা শুরু করে দিল, যে এরকম একটা মানুষ দুনিয়া তো হয় না, তাকে মেরে ফেলল। পৃথিবীতে সর্বত্র ইসলামের এই যে শাসন নৈপুণ্য, এর মূল কারণ ছিল একটাই, নেতৃত্ব নির্বাচনে যোগ্য লোককে তারা বসাইত, অযোগ্য লোককে বসাইত না, আর এই দায়িত্ব ছিল যোগ্য ব্যক্তিদের হাতে, যোগ্য নির্বাচক মণ্ডলের হাতে। আমি আগেই বলেছি জহুরি জহুর চেনে, সবাই তো সবকে চেনে না, এটা স্বাভাবিক কথা, যে কোনো মানুষই বলবেন। ডাক্তার সাহেব যখন রোগীকে ওষুধ দেন, তখন কি কম্পাউন্ডারকে জিজ্ঞেস করেন যে কি ওষুধ দেব? উনি না পারলে বরং আর এক ডাক্তারকে ফোন করে যে ভাই এই রোগে কি করা যায় বলুন তো। ডাক্তারে ডাক্তারে পরামর্শ করে, ডাক্তার কম্পাউন্ডারকে পরামর্শ করে? অসল দেশের প্রধানমন্ত্রী কি হবে, এমপি কে হবে, পরামর্শ কে দিবেন, ভোট কে দিবেন? ও যে মার্শাল, বুঝতে পারছেন, বলা তো খারাপ লাগে। গুলে সচিব হতে গেলে থেকে 25-30 বছর অভিজ্ঞতা লাগে, তবে সে একটা বাংলাদেশ একটা দেশের সচিব হতে পারে, কিন্তু ওই সচিবের উপরে যিনি মাতবার করেন মন্ত্রী হবেন তার জন্য কোন ডিগ্রি দরকার নাই, কোন দক্ষতা অভিজ্ঞতা কিচ্ছু লাগবে না, তাকে লিখতে হয় আমি স্বশিক্ষিত, তোমার পেট থেকে পড়েই শিক্ষিত হয়ে এসছি, কিছুই তো জানি না, কি বলব, পাসপোর্ট আবার লেখে পলিটিক্যাল সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক বা রাজনৈতিক বিজ্ঞানী, মানে আসলে তো কিছু নাই, কি বলবে। দুর্ভাগ্য গণতন্ত্রের, এখানে এগুলো আসতেই হবে। এই সিস্টেমটা চালু হয়েছে শুধুমাত্র ধনিক শ্রেণীর স্বার্থে গরিবকে ব্যবহার করার জন্য। দেখবেন আজকে খেয়াল করে, জ্ঞানীগুণী মানুষ ভোট কেন্দ্রে যায় না, জ্ঞানীগুণী মানুষ ভোট চায় না, চাওয়া বিষয়টা তো খারাপ, যে আমাকে নেতা দাও, নেতা বানাও। এবার আসেন ইসলামের বিধানগুলো আমাদের জানা ভালো, আমি জানি যে এটা আমরা কেউ মানি না, মানবও না, তথাপি দিনের প্রচারের স্বার্থে আমাদেরকে এখানে বলতে হবে, আপনারা কেউই মানবেন না, এটা একদম নিঘা। কিন্তু অন্তত মনে থাক, মনে মনে একটু চিন্তা করে যে আমাকে তো কবরে যেতে হবে, আল্লাহকে তো গর্ভে দেয়া লাগবে। প্রথম কথা হচ্ছে এই নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব সকলের নয়, এটা হল দেশের জ্ঞানীগুণী মানুষদের হাতে। এই আধুনিক যুগেও আপনারা শুনলে আশ্চর্য হবেন, 30 কোটি জনগণের বিশাল দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় মাত্র 530 জনের হাতে, খবর রাখেন। এটা কোন কথা? এটা কোরআনের কথা। কোরআন বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা অজ্ঞ এবং যারা বিজ্ঞ তারা কি সমান? আল্লাহ আপনাদের জিজ্ঞেস করছে, আপনারা কি জবাব দেবেন দেন এখন? আল্লাহর প্রশ্ন, জবাবটা আপনারা দেন, আল্লাহ কিন্তু জবাব দেয়নি। আমরা নিজেরাই ভালো করে বুঝি যে 100 পুঁটি মাছ আর 1টা ইলিশ মাছ কখনো এক নয়, কিন্তু সংখ্যা যদি গুনি একটা তো একই তো হেরি গেল, তাই না? সব বুঝি, কিন্তু নেতৃত্ব নির্বাচনের সময় আমরা সব বোকা হয়ে যাই, তোমার মাথা কোনো বুদ্ধি থাকে না। বহু আগেই স্বপ্নিক কবি ইকবাল বলে গেছিলেন, মৌজুদা জমহুর ইয়তনা সিরফ সির গিনা জাতা হ্যায় লেকিন তোলা নেহি জাতা হ্যায়, প্রচলিত গণতন্ত্র খালি মাথা গোনা হয় তো মাথার মগজ পরিমাপ করা হয় না, কথা ঠিক বলেনি? কোরআন যেটা বলছে এটা কিন্তু দেখা যাচ্ছে আমেরিকা মেনে নিয়েছে, চলে যান ইংল্যান্ডে, যতই ভোটাভুটি আপনি করেন, ওই যে রানী ভসি আছেন না, রানী, ওই রানীর কাছে গেলে সব কাজ, লক্ষ লক্ষ ডলার ব্যয় করে রানীকে তারা পুষতেছে, কারণ আমরা যতই কামড়া কামড়ি করি ওনার কাছে গেলে সব ঠান্ডা, উনি যেদিকে রায় দেবে ওইটাই টিকবে। চলে যান জাপানে, তারা সম্রাট পোষে, কেউ কিন্তু এগুলোর নাম আপনার জানেন না, ওই সম্রাট হিরোহিত যা করবে তাই, আপনারা নেতৃত্ব নেন, লড়াই করেন, আপসে কি হবে না আপনি দেখেন, মূল কিন্তু নেতৃত্ব সেখানে বসে আছে। এই যুগেও ফলে লাভ হয়েছে কি, জাপান বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ শিল্প সমৃদ্ধ দেশ হয়ে গড়ে উঠছে, কারণ যতই লাফাসাফি করেন এক জায়গায় নেতৃত্ব স্থির আছে, নেতৃত্ব যতই নড়াচড়া হবে ততই দেশের বিশৃঙ্খলা হবে, ফলে ইংল্যান্ড আমরা সবগুলো এভাবে এগিয়ে যাচ্ছে, হতভাগা আমরা হয়ে গেছি, আমাদের উস্কানি দেওয়া হয়েছে, সুড়সুড়ি দেওয়া হয়েছে, আরে তুমি নিজে তো মন্ত্রী বানাবে, তুমি কত দামি লোক তো তুমি জানো, তোমার হিসাব থেকে তুমি হিসাব বোঝো না, এই মন্ত্রী বানার সুড়সুড়িতে আমরা সব লাফালাফি করি, আরে নিজের এলাকায় কে ভালো মন্দ তা যাচাই করতে পারি না, দেশের নেতা বানাচ্ছি আমরা। এই বিষয়গুলো ইসলাম বহু আগেই নাকচ করে দিয়েছে, ইসলামের বিধানগুলো একটার পর একটা আপনাদের শুনিয়ে দিই। প্রথম বিষয় হল এটি সবার দায়িত্ব নয়, জ্ঞানী গুণীদের দায়িত্ব। দ্বিতীয় বিষয় হল এখানে যারা যোগ্য, যারা জনগণের আমানত অক্ষরে অক্ষরে রাখবেন, এরকম লোক বাছাই করে আপনাকে দিতে হবে, সে বাছাই কারী লোকদের দায়িত্ব হচ্ছে বাছাই করা, এই দায়িত্ব আমাদের নয়, অর্থাৎ এটা নিয়ে হয়তো হয়েছে করার কোন প্রয়োজন, যখন ওটা হয়ে যাবে তখন আমরা সমর্থনমূলক ভোট দিব, এটাকে বায়াতে আম্মা। আবু বকর খলিফা হলেন, সমস্ত সাহেবের সমস্ত আশপাশ যত মুসলমান ছিল বায়াতে আম্মা করলেন মসজিদে এসে, প্রত্যেক খলিফা যখনই খলিফা নির্বাচিত হয়েছেন জ্ঞানী গুণীদের মাধ্যমে, সাধারণ লোক এসে তারা কাছে বায়াত করেছে, অর্থাৎ আনুগত্যের শপথ নিয়েছে, আনুগত্যহীন কোন সংগঠন হয় না, আনুগত্যকেই আর মানে অঙ্গীকারকেই এখানে বায়াত বলা হয়। এই বায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আমরা মানি বা না মানি আমরা কিন্তু এটা মেনে নিয়েছি সবাই। এটা হল আসন নির্বাচন নীতিটা আমরা বলি, এটা আরো কতগুলো হাদিস আপনার সামনে শুনিয়ে দেব, তাহলে আশা করি নিজেরাই বুঝতে পারবেন। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাসআলিল ইমারা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা আলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনত আলাইহা। ওন আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে বললেন যে তুমি নেতৃত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি তোমাকে নেতৃত্ব চাওয়ার কারণে তোমাকে দেওয়া হয় তাহলে যারা তোমাকে দিয়েছে তাদের হাতেই তোমাকে ফেলে দেওয়া হবে, সুপর্দ করা হবে, ওরা তোমাকে যখন তখন যেখানে খুশি যেভাবে ছুড়ে ফেলে দেবে, আর যদি তুমি না চেয়ে নেতৃত্ব পাও তাহলে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। অন্য একটা হাদিস, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انكم ستحرسون على الاماره وستكون ندامه يوم القيامه فنعمه المرضعه وبيست لفاطمه رواه البخاري আমার মৃত্যুর পরে সত্তর তোমরা নেতৃত্বের জন্য লালায়িত হবে, মনে রেখে দিও এই নেতৃত্ব তোমাদের জন্য কিয়ামতের দিনে লজ্জার কারণ হবে। নিয়ামাতুল মুরদিয়াহ, দুগ্ধ দায়িনী গাভী কতই না সুন্দর, ওই গাভীর চাইতে যার দুগ্ধ ছাড়িয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ যার কাছে নেতৃত্ব ছাড়িয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ যিনি নেতা হবেন সে দুগ্ধ দায়নে গাভীর মতো খালি দিতেই থাকবে, বাসকগুলো পালন করবে, সে শোষণ করবে না, দুর্নীতি করবে না। প্রমাণ নেবেন? একদিন ওমর বলছেন, দেখো ফোরাত নদীর কূলে একটা বকরিও যদি রাষ্ট্রীয় অবহেলার কারণে মৃত্যুবরণ করে, আমার ধারণা হয় আমি ওমর কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। অতএব তোমরা সাবধান হও, কোরআন সুন্নার বাইরে কোনো কাজ করো না, আল্লাহর বিধান মেনে চলো, আমি একা মানুষ কোন দিকে সামাল দেব, এই যে অনুভূতিটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইয়াস্তারইহিল্লাহ রাইয়াতান ফায়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ রাওয়াহু মুসলিম। যদি আল্লাহ পাক কাউকে কোন জনগণের উপরে নেতৃত্ব দেন, অতঃপর সেই ব্যক্তি জনগণের আমানতের সাথে খেয়ানতকারী হিসেবে মৃত্যুবরণ করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দেন, রাওয়াহু মুসলিম। এই হাদিস ওমর ফারুক জানতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন, ওসমান জানতেন, আলী জানতেন, এই জন্য তাদের জীবনে কোনদিন কোন দুর্নীতির কোন অভিযোগ দিতে পারে নাই, জীবন দিয়েছেন জনগণের জন্য, যেহেতু আমি দায়িত্বশীল, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তাই তো তিনি বলছেন, ফোরাত নদীর কূলে একটা বকরিও যদি রাষ্ট্রীয় অবহেলায় না খেয়ে মরে, আমি ওমরকে সেদিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কি অনুভূতি একবার চিন্তা করেন। ওয়ান আবি মুসা আল আশারী রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্ন লা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিন লিমুসলিম ওয়া লিমান আরাদা মুত্তাফাকুন আলাইহি। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিস শুনালেন আমাদেরকে, দেখো আমরা কশ্চিনকালে নেতৃত্ব ওই ব্যক্তিকে সুপর্দ করি না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়, সাআলাহু মানে সওয়াল করে, ওয়ালেমান হারাসা আলাইহে, হারাসা মানে লোভ করে, ওয়ালেমান আরাদা যে ব্যক্তি এরাদা করে অর্থাৎ আকাঙ্ক্ষা করে যে আমি নেতা হব। এই তিনটা গুণ আসলে তো তিনটা দোষ, তাই না? এই তিনটা যদি কার মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলছেন আমি তাদেরকে কখনোই নেতৃত্ব সমর্পণ করি না। এবার আপনি চিন্তা করুন, নেতৃত্ব চেয়ে নেওয়ার জিনিস নয়, এটা হলো ইসলামী বিধান, যে চায় না তাকেই দাও, অর্থাৎ যে যোগ্য সে কখনো চায় না, যে জ্ঞানী সে কখনো চায় না, কারণ ওই ওই বোঝা বহন করার যোগ্যতা যদি আমার ভুল হয়ে যায়, খেয়ানত করি, আমাকে তো জাহান্নামে যেতে হবে। এই যে ভয়, এই যে অনুভূতির কারণে কোন জ্ঞানী গুণী দিনদার মানুষ কিন্তু নেতৃত্ব চায় না। অবশ্য আমরা বহুত বুদ্ধি খাটাই, নিজে না আসে দলকে দিয়ে চাওয়াই, মানে ঘুরিয়ে ফিরিয়ে ঘাড় বাড়তে নাক ধরা বুদ্ধি, চালাকি তো আমাদের কম নেই। আমাদের হুজুরের ফতোয়া মেলা জানে, ভোটের ফজিলত বলে একটা বই বের করেছে জানেন, তাতে কোরআন হাদিস দিয়ে আমার কাছে পাঠাইছে, ভোটের ফজিলত। আরে বাবা, আমার জানতাম বোধ হয় শুধু সালাতের ফজিলত জাকাতের ফজিলত আছে, আমাদের গোদাগাড়ির হুজুরের ভোটের ফজিলত বই বের করছে, মনে করছে আমরা আর কো দুনিয়া এলম কালাম রাখেন, খালি ওই হুজুরের সব খবর রাখে। একটা হারামকে হালাল করার জন্য যত রকম বুদ্ধি লাগে হুজুরা সব জানে, বেদাতকে সুন্নত বানাবে, শিরিককে তৌহিদ বানাবে, মানুষ রসুলকে নূর রসুল বানাবে, এ সব ওরাই করতে পারে, আর কেউ পারে না। কোরআন বলছে রসুল হল মানুষ, হুজুররা বলছে রসুল হল নূর, যুক্তি ঠিকই আছে, এমন যুক্তি দিবে যে আপনি আপনার মাথা খারাপ হয়ে যাবে। দুর্ভাগ্য আমাদের এখানে এটা হলো সিস্টেম অফ ইলেকশন, মনে রাখবেন, যে চাবে না তাকে দিবেন এবং জ্ঞানীগুণী লোকেরা যাকে নির্বাচন করবে তাকে সমর্থন করবেন, আমি সমর্থন করার যোগ্যতা রাখি না কারণ আমি চিনি না, এটা হলো ইসলামিক বিধান। এখন আমরা তো দেব, চাক আর না চাক, না গেলে তো পিটেন খাওয়া লাগবে, ঠিক আছে। কোরআন আয়াতটা শুনে দিই, আল্লাহ বলছেন ওমাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। সূরা নিসা 85 নম্বর আয়াত, বাড়ি যেয়ে তাফসীর দেখবেন। যে ব্যক্তি কোন মানুষের জন্য উত্তম সুপারিশ করল তার জন্য ওই ব্যক্তির নেকির অংশ রইল, আর যে ব্যক্তি মানুষের জন্য মন্দ সুপারিশ করল সে ব্যক্তি ওই মন্দের ভাগ পাবে। মনে রেখো আল্লাহ প্রত্যেকটা বিষয়ে শক্তিদাতা। আপনি ভাবছেন একটা কাগজ ফেলে দিলাম বাক্সের মধ্যে, আর তো কিছু করলাম না, তা আপনি যে ওটা সুপারিশ করলেন ওমা তোর একটি ভোটে অমুক দল জিতে যাবে, তার মানেটা কি? আপনি সুপারিশ করলেন না 5 বছর কেন? যতদিন ও জুলুম করে ততদিন আপনার আমলনামায় তার জুলুমের অংশ লেখা হবে। হাদিসটা আপনারা জানেন যে কোন জমানায় কাবিল তার হাবিলকে মারেছিল, আছে না হাদিসটা? যে যত লোক খুন হবে যত সমস্ত খুনের দায় ওই কাবিল হবে। তো আপনি যে কাজটা করলেন একটা কাগজ দিয়ে, আপনার এটাও হিসাব রাখতে হবে, কোরআন আয়াত মিথ্যা নয়, কেয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে, কারণ আপনার কোন ক্ষমতা নেই। এই 5 বছর আপনি এক তো আপনার 3 বছর ক্ষমতা নেই, আপনাকে ক্ষমতা ওটুকুই কাগজ দিবে, আপনাদের কেউ তাকাবেও না। এখন বলুন তাহলে ইসলাম কিভাবে দেশ চালাবে? খুবই সহজ। জ্ঞানী গুণী যারা আমাদের দেশে আছেন তারাই মিলেমিশে বসে একজন ইসলামী ব্যক্তিত্বকে তারা নির্বাচন করবেন, যিনি এদেশে মুসলিম প্রধান দেশ, আমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী দেশ পরিচালনা করবেন, এবং তিনি এবারে সারা দেশে তার শাসন প্রক্রিয়া, যেমন আমাদের বর্তমানে শাসন বিভাগের 3টা স্তম্ভ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ, সকল দেশেই এই 3টা বিভাগ নিয়ে দেশ চলে, প্রশাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই দুটি কিন্তু বিনা ইলেকশনে হয়, এই দুটা দেশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে এখন নির্বাহী ক্ষমতা অধিকারী হলো এই দেশের প্রধানমন্ত্রীর বা অন্য দেশের প্রেসিডেন্টদের, যিনি থাকবেন তিনি এগুলো করবেন, তিনি জাস্টিস নিয়োগ করেন, তিনি ডিসি নিয়োগ করেন, বাংলাদেশের যারা ডিসি বা ইউএনও তারা নিশ্চয়ই কারণ নির্বাচনে হয় না। আমাদের রাজশাহী জেলার ম্যাজিস্ট্রেট জজ যারা আছেন তাদেরকে কিন্তু রাজশাহীর লোকেরা ভোট দিয়ে নির্বাচন করে না, অথচ তার হাতেই আমার হায়াত মৌত, তাই না? ওই জজ আমাকে জেলে পাঠাবে, বেটা আমাকে চেনে না শোনে ও কেন জেলে পাঠাবে? আমাকে চেনে আমাদের প্রতিবেশী যারা তারাই চেনে, তারাই আমাকে জেলে পাঠাতে পারে, ও বেটা কি জানে? কিন্তু না, উনি যা করবেন উনি চিনুক আর না চিনুক, উনি যা নির্দেশ দেবেন আমাকে মাথা নিচু করে চুপচাপ জেলখানা ঢুকতে হবে, উনি জামিন দিলে বেরোতে হবে, আর উনি যদি বলে তোমার শেষ ফাঁসি দিলাম তো আমাকে ফাঁসির দড়ি গড়া করতে হবে, কিচ্ছু করার নাই, অথচ লোকটা কিন্তু নির্বাচিত নয়। এবার হল সর্বোচ্চ বিষয়টি হচ্ছে আইন বিভাগ, যেটা আইন তৈরি করবে, যে আইনে দেশ চলবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় কি? যে আইনে ম্যাজিস্ট্রেট বিচার করবে, যে আইনে ডিসিরা দেশ শাসন করবে, সে আইন যারা করবে এইখানে গিয়ে এই রিক্সাওয়ালা ভোটটা আমার দেশ, এই মেথর ভাই এখন তো ভাই বলবে ভোটটা আমার দেশ, বাবা বেশি বেশি 100 টাকা নিস, নাহলে সমস্যা আছে কিন্তু, ও কি জানে আমি কি আইন বানাবো না বানাবো? এই সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে চলে গেছে অযোগ্য মানুষগুলোর হাতে, ইজা হুসাদুল আমরাজা গায়ের আহলি ফান্তাজির সাআ, হাদিসটা মনে রাখবেন, যখন অযোগ্য লোকের হাতে শাসন ক্ষমতা যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো। আর এই কারণেই আজকে আমেরিকার মতো দেশে 54% লোক ভোট দিচ্ছেন না, সব জায়গায় এদিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে যে জ্ঞানগুণী মানুষের কোন মূল্য এখানে নাই। ইসলাম যে নির্বাচন পদ্ধতি দিয়েছে বিষয়গুলো আপনারা শুধু আপনাদেরকে অবহিত করার জন্যই কিন্তু হাদিসগুলো শুনালাম, এখানে আমাদের অন্য কোন উদ্দেশ্য নাই, আমরা দেশের মঙ্গল চাই, এবং এদেশে শান্তি সমৃদ্ধির জন্য আমরা ইসলাম কামনা করি। ইসলামী শাসন হলো পৃথিবীর সবচেয়ে কল্যাণকর শাসন। ইসলামের বাইরে মানুষের মনগড়া কোন শাসন কশ্চিন কাল মানুষের শান্তি এনে দিতে পারে না। পৃথিবীর সকল দেশে আইন আছে, বিচার আছে, সবই আছে, কিন্তু সবই চলে শ্রেণী স্বার্থে ব্যবহৃত হয়। ইহুদি নাসারদের কাছে তওরাত ইনজিল ছিল, কিন্তু তারা তওরাত ইনজিল থেকে মুখ ফিরিয়ে তাদের নেতারা নিজেরা আইন তৈরি করেছিল, ফলে তাদের ধর্মনেতা, রাজনৈতিক নেতা, সমাজ নেতাদের অন্যায়কে তারা কখনোই গ্রহণ করেনি, সব মাফ করে দিত। গরিব শ্রেণী অন্যায়গুলি তাদের শাসন করত, শাস্তি দিত। ইসলাম নিরপেক্ষ শাসন নীতিতে বিশ্বাসী। এখানে ধনী গরিবের কোন বিশেষ অধিকার নাই। আইনের শাসন মুখে বলা হয় বটে, আইনের শাসন শুধুমাত্র গরিবের জন্য, ধনীর জন্য নয়। এই শ্রেণী স্বার্থে সব জায়গায় ব্যবহৃত হয়। ইসলাম কখনো এই শ্রেণীর স্বার্থকে অগ্রাধিকার দেয়নি। এখানে শ্রেণী মোত্তাকি পরেজগা আল্লাহ ভীরু লোকদেরকে আল্লাহ পাক এখানে গুরুত্ব দিয়েছেন। একটা গরিব দিনদার মানুষের যে গুরুত্ব আল্লাহর কাছে, এটা ধনী দুর্নীতিবাজের কোন মূল্য আল্লাহর কাছে নাই। এই নিরপেক্ষ শাসনের ভয়ে যেভাবে তওরাত ইনজিল মানে না ইহুদি নাসারা, এই নিরপেক্ষ শাসনের ভয়েই মুসলমানরা কোরআন হাদিস মানে না। এখানে নিরপেক্ষতা কঠিন জিনিস। আপনারা তো দেখেছেন মাত্র 90 দিনের ওই তত্ত্বাবধায়ক সরকার আসলে আমাদের নেতাদের সব ভয়ে কাজ শেষ, প্রায় সবই তো জেলে ঢোকে। এই জন্য তত্ত্বাবধায়ক চায় না, কারণ ওরা যে নিরপেক্ষ, নিরপেক্ষ শাসন সবাই ভয় করে। দলীয় শাসন কখনো নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না। ইসলাম মানুষের কাছে সে দিক নির্দেশনা দিয়েছে, মানাটা মুসলমানদের সবার আগে দায়িত্ব, অন্যদের দায়িত্ব পরে। যে যুগে অমুসলমানরা ইসলামের শাসনকে স্বাগত জানিয়েছিল, আমরা এই যুগে ব্যর্থ হয়েছি। আমাদের উচিত হবে সে সোনালী দিন ফিরিয়ে নিয়ে আসা, ইমানে দিন ফিরিয়ে নিয়ে আসা। এরপরেও অনেকের ধারণা ব্যালট এবং বুলেট ছাড়া ইসলাম হয় না, এটা পাগলের প্রলাপ মাত্র। ব্যালটে ভোট দিবে কে সেটা আগে দেখেন। দলবিহীনভাবে, প্রার্থীবিহীনভাবে যখন আপনি শূন্য ব্যালট দিবেন, তখনই জনগণ স্বাধীনভাবে নির্বাচন করতে পারবে। যখন আপনি চাইবেন, আপনার পিছনে লোভ আছে, প্রতারণা আছে, তখন কিন্তু আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারব না। এই বিষয়গুলো ঠান্ডা মাথায় চিন্তা করা ভালো। চিরদিন এটা চলবে আর এইভাবে মানুষ ধিকৃত, নিগৃহীত, নির্যাতিত হবে, এটা তো হতে পারে না। ইসলাম এসেছিল শান্তির জন্য, মুসলমান শান্তির জাতি, আমাদের হাতে কেন অশান্তি হবে? তাই কোরআন এবং হাদিসের বিধানগুলি হৃদয়ঙ্গম করে সে আলোকে জীবন গড়ার জন্য, রাষ্ট্র গড়ার জন্য, সমাজ গড়ার জন্য ইমানদার মুসলমানরা এগিয়ে আসুক, এটাই আমাদের একান্ত প্রার্থনা থাকবে। আল্লাহ পাক তুমি আমাদেরকে তোমার দিনের পথে চলার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।